জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা, ফোটালে আমার মুখে সুখের ভাষা। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। শুধু প্রাণের প্রিয় তুমি রাঙা বধু, তুমি নয়নে নয়নে শুধু আমি যে তোমার গো রাঙা বধু, করেছো আমায় গো কোন জাদু। ও জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি।